হে মুমিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তানের বিরুদ্ধে জিহাদ করে মহান আল্লাহর আনুগত্য করতে চাই তেজ দীপ্ত তাজা ঈমান। আর সেই ঈমানই শক্তি সঞ্চয়ের মাস হল পবিত্র মাহে রমজান। তাই সালাতে সিয়ামে প্রার্থনা করো, পাই যেন আমরা পূর্ণ ঈমান। রমজানের ওই ডাক এসেছে সোনরে মুসলমান, রমজানের ওই ডাক এসেছে সোনরে মুসলমান। পাপ কাজ হতে বাঁচরে এবার খাঁটি কর দিল ঈমান, রমজানের ওই ডাক এসেছে সোনরে মুসলমান, রমজানের ওই ডাক এসেছে। সারা বছর পাপ করলি যত, হারাম কামাই করলি কত, সারা বছর পাপ করলি যত, হারাম কামাই করলি কত, তওবা করে মাপ চেয়ে আল্লাহ বড় মেহেরবান, তওবা করে মাপ চেয়ে আল্লাহ বড় মেহেরবান। রমজানের ওই ডাক এসেছে, রমজানের ওই ডাক এসেছে সোনরে মুসলমান, পাপ কাজ হতে বাঁচরে এবার খাঁটি কর দিল ঈমান, রমজানের ওই ডাক এসেছে সোনরে মুসলমান, রমজানের ওই ডাক এসেছে। নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর সরল পথটি ধরে, নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর সরল পথটি ধরে, শিরক বেদাত ছেড়ে দিয়ে তাওহীদের কালেমা পড়, শিরক বেদাত ছেড়ে দিয়ে তাওহীদের কালেমা পড়। রমজানের ওই ডাক এসেছে, রমজানের ওই ডাক এসেছে সোনরে মুসলমান, পাপ কাজ হতে বাঁচরে এবার খাঁটি কর দিল ঈমান, রমজানের ওই ডাক এসেছে, রমজানের ওই ডাক এসেছে সোনরে মুসলমান, পাপ কাজ হতে বাঁচরে এবার খাঁটি কর দিল ঈমান, রমজানের ওই ডাক এসেছে।